টাকদুম টাকদুম বাজাই আমি, টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদুম টাকদুম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকদুম টাকদুম বাজাই। বাংলা জনম দিলায় আমারে, বাংলা জনম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা রে, বাংলা জনম দিলায় আমারে, মা পুতে নেই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকদুম টাকদুম বাজাই আমি, টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদুম টাকদুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলাম, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে, মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইয়া মেঘনা তিতাস পদ্মারি গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকদুম টাকদুম বাজাই আমি, টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদুম টাকদুম বাজাই। বাজে ধুল নরম গরম তালেতে, বাজে ধুল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে, বাজে ধুল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, তাকদুম তাকদুম বাজাই আমি, টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদুম টাকদুম বাজাই সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, টাকদুম টাকদুম বাজাই।